অত্যন্ত মোবারকময় ফজিলতময় এগারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সুন্নার আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং এই কনকনে শীতের মধ্যে এত রাত্রিতে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, এই আলোচনাগুলো আমরা আমল করলেই আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিল সফল এবং সার্থক হবে ইনশা আল্লাহ। আর দীর্ঘ সময় আপনাদেরকে বেশি কষ্ট না দিয়ে আমরা অল্প সময়ে আলোচনা করে আজকের ওয়াজ মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ওয়াজ মাহফিলও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে করতে হয়। ওয়াজ মাহফিল করারও অনেকগুলো সুন্নত রয়েছে। আমরা অনেক সুন্নতকে উপেক্ষা করে আমরা দেখা যায় নিজেদের পছন্দ মতো নিজেদের মন মতো ওয়াজ নসিহত করি। ওয়াজ নসিহত থেকে আজকে আমাদের সুন্না উঠে গিয়েছে, সুন্নত উঠে গিয়েছে। ওয়াজ নসিহত যিনি করবেন, যিনি বক্তা, তারও অনেকগুলো সুন্নত মেনে কথা বলতে হয়। যারা শুনবেন তাদেরকেও অনেকগুলো সুন্নত অনুসরণ করে সুন্নত মেনে কথা শুনতে হয়। দুই দিক থেকে যদি সুন্নত পরিপূর্ণরূপে পালন করা হয়, ওই মাহফিলে ওই আলোচনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, মানুষের পরিবর্তন দান করেন। কোনো এক দিক থেকে সুন্নতের পরিপন্থী হইলে, এখলাসের পরিপন্থী হইলে, ওই ওয়াজ মাহফিলে মানুষ সন্তুষ্ট হইতে পারে, জনগণ সন্তুষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না। যে ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না, সেই ওয়াজ মাহফিল দ্বারা মানুষের কোনো হেদায়েত হয় না, পরিবর্তন হয় না। এজন্য ওয়াজ মাহফিলের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতি অনুসরণ করার জন্য। এক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ নিয়মকানুন মেনে চলা জরুরি। প্রথমে আমরা যখন ওয়াজ নসিহত শুরু করি, আমাদের দেশে বিভিন্ন রকমের বানানো কবিতা, দরুদ, গান, এগুলো দিয়ে আমরা ওয়াজ নসিহত শুরু করি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহীন যেই পদ্ধতিতে ওয়াজ করেছেন সেই পদ্ধতির ভিতরে এগুলো ছিল না। ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে গরম করে দেওয়া, বাড়ির যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাওয়া, কালকে সকালে আমলে কোনো পরিবর্তন না ঘটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ। ওয়াজ মাহফিলে শুধু স্লোগান আর স্লোগান, গরম, রক্ত একবার গরম হয়ে গেছে, তাড়াতাড়ি গরম করে দেওয়া হয়েছে, বাড়ির যাওয়ার আগে ঠান্ডা হয়ে গেছে, ফজরের আগে ঠান্ডা, ফজরের সময় এমন ঠান্ডা হয়েছে মসজিদ পর্যন্ত যাইতে পারে নাই। তাহলে এই গরম করে দিয়ে, এই জজবা তুলে দিয়ে লাভটা কি? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। আমরা মনে করি একদিনেই মনে হয় মানুষ সব হেদায়েত পেয়ে যাবে, একদিনে এই এলাকা ইসলামের গণজোয়ার, গণজাগরণ তৈরি হয়ে যাবে। ইসলামের গণজোয়ার, ইসলামের গণজাগরণ এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো তো এই পৃথিবীতে আল্লাহর জমিনে সবচেয়ে জ্ঞানী মানুষদের মধ্যে যারা ছিলেন, সবচেয়ে বিচক্ষণ যারা ছিলেন, সবচেয়ে সুন্দর ওয়াজ নসিহত যারা করতেন জমিনে, তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলগণ। তারা মানুষকে দীর্ঘ 900 বছর, 950 বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে করেও মানুষের পরিবর্তন করতে পারেননি। তাহলে মানুষের পরিবর্তন কি এত সহজ যে এক ওয়াজ মাহফিলে বা 10টা ওয়াজ দিয়ে, 50টা ওয়াজ দিয়ে মানুষের পরিবর্তন সব হয়ে যাবে? আমরা হয়তো অনেক কিছু মনে করতে পারি যে এই এই পদ্ধতি অনুসরণ করলে মনে হয় অনেক মানুষ দীনমুখী হয়ে যাবে, ইসলাম মুখী হয়ে যাবে, কিন্তু আমাদের এই চিন্তাধারা ভুল। ইসলাম মুখী হতে হলে, দীনমুখী হতে হলে ওয়াজ মাহফিলে আম্বিয়া আলাইহিমুসসালামের তরিকা, নবী রাসূলদের পদ্ধতি অনুসরণ করা জরুরি। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায় ওয়াজ নসিহত করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আহমিয়াতু সলাহ, সলাতের গুরুত্ব, সলাত কেন আদায় করব, সলাত কেন আদায় করা জরুরি। আজকে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বড় অবহেলা, সবচেয়ে বেশি গাফেল যে জিনিসটা নিয়ে, সেটা হলো নামাজ। বাংলাদেশে আমরা বলি 3 লক্ষ মসজিদ আছে, বাংলাদেশে কোনো হিসাব নাই নির্দিষ্ট কত মসজিদ, তবে ধারণা করে, অনুমান করে বলা হয় যে 3 লক্ষর মতো মসজিদ আছে। 3 লক্ষ মসজিদ বানানো হয়েছে শুধুমাত্র জুমার নামাজকে কেন্দ্র করে, ওয়াক্তিয়া নামাজের জন্য বানানো হয়নি। এগুলোর লক্ষ্য উদ্দেশ্য শুধু জুমা। এক একটা মসজিদ 3তলা, 4তলা, 5তলা করে রাখা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের জন্য 1তলাও লাগে না, কিন্তু মসজিদ 5তলা। কি ব্যাপার ভাই, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ 5তলা করলেন কেন? কয় হুজুর, শুক্রবারে তো জায়গায় হয় না। মানে 5তলা করা হয়েছে শুক্রবারের জন্য, শুক্রবারে মুসল্লি আসবেন, শুক্রবারে মসজিদ জমজমাট হবে, ভরপুর হবে। সপ্তাহে 1 ওয়াক্তের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, টাইলস দিয়ে, এসি দিয়ে সুন্দর করে করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু বাকি প্রতিদিন 5 ওয়াক্তে মসজিদের করুণ দুর্দশা। কোন কোন মসজিদ আছে ফজরের সালাতে 1 কাতার মুসল্লি হইতেও কষ্ট হয়, অথচ এটা মুসলিম উম্মার দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, এবং এই মুসলিমেরা সবাই ইমানের দাবিদার, সবার ইমান খুব পাকাপোক্ত, সবার ইমান সব ঠিক আছে, কিন্তু নামাজের খবর নেই, নামাজ পাওয়া যায় না। সবচেয়ে আরো দুঃখজনক, যেই দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই দেশের মানুষ নামাজ রাপলিয়া দান করবে কি করবে না, হাতটা কোথায় বাঁধবে, আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে, এগুলো নিয়ে আবার ঝগড়া করে। মানে নামাজেরই খবর নাই, নামাজের কিছু নিয়ম কানুন নিয়ে, সুন্নত মুস্তাহাব নিয়েও ঝগড়া করে, অথচ নামাজে পড়ে না। আবার ওই দেশে তারাবি নিয়ে ঝগড়া হয়, তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এটা নিয়ে বাহাস হয়, ঝগড়া হয়, অথচ ফরজ নামাজের খবর নেই। ফরজ নামাজ পড়া লাগবে কি লাগবে না, ফরজ নামাজ না পড়লে তার অবস্থা কি হবে, এই বিষয়ে কোনো বাহাস মনাদারা বাংলাদেশে শুনি নেই। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ভাই বোন নামাজ পড়ে না, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই বিষয়ে কোনো মনাজারা হইতে কোনোদিন শুনছেন? যে এই যে মানুষগুলা নামাজ পড়ে না, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নিয়ে একটা বাহাস হয়েছে, বা এদের ইমানের অবস্থাটা কি, ইমান থাকবে কি থাকবে না, এটা নিয়ে কোনো বাহাস হয়েছে? শুনছেন আজ পর্যন্ত? কোনো খবর নাই এটা নিয়ে। এটা সম্পূর্ণ নিরাপদে নিশ্চিন্তে নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দিয়ে বসে আছে, জান্নাতে যাওয়ার আশাও করতেছে, সব মুরজিয়া হয়ে বসে আছে। মুরজিয়া নাম হলো আহলে সুন্নাত, কিন্তু আকীদা হলো মুরজিয়া, আকীদাই বুঝে না। এখন মুরজিয়া কোনটা আহলে সুন্নাত কোনটা এটা বুঝবে কিভাবে? এই জন্য আমার ভাইরা, এই নামাজের বিষয়টা, সলাতের বিষয়টা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসি, এই নামাজ কেন আমাকে পড়তে হবে, কেন এই নামাজ জরুরি, আল্লাহ রাব্বুল আলামিন কেন নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। এরপরে নামাজের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ইবাদতগুলোকেও যে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আমরা অল্প কিছু কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে আমি দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত কেন সলাত আদায় করব। এক নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন কি জন্য একটু কথা বলবেন, এটা ওয়াজ মাহফিলের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তালিম দিতেন, শিক্ষা দিতেন, সাহাবীদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করতেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, তোমরা কি জানো এটা কাকে বলে ওইটা কাকে বলে, এরকম জিজ্ঞাসা করতেন। সাহাবায়ে কেরাম কোনোটার কিছু কথা বলতেন, উত্তর দিতেন, কোনোটা বলতেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয়টা সম্পর্কে বলে দিতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এই দুটি মাখলুককে আমার বানানোর একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, এই দুটি মাখলুক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পিছনে মূল যে মাকসাদ, মূল যে উদ্দেশ্য, সেটা হলো আমি আর আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য যতগুলো পদ্ধতি, যতগুলো সিস্টেম বান্দার উপরে নির্ধারণ করেছেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতটা হলো, গুরুত্বপূর্ণ আমলটা হলো সালাত, গুরুত্বপূর্ণ ইবাদতটা হলো নামাজ। যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলটা হলো সালাত, আমলটা হলো নামাজ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বলেছেন ইমানের ব্যাপারে। ইমানের পরে যেই বিষয়টা, যে আমলটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো সালাত। কোরআনে কারিম যখনই তেলাওয়াত করবেন দেখবেন একটু পর পর আল্লাহ পাক বলতেছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة বান্দা সলাত কায়েম করো আর যাকাত আদায় করো, সলাত কায়েম করো আর যাকাত আদায় করো, সলাত কায়েম করো আর যাকাত আদায় করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একই আয়াত একই নির্দেশটা যতবার দিয়েছেন আর কোন আমলের ব্যাপারে কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি এতবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন নাই। একমাত্র নামাজ সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সবচাইতে বেশি নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে দিয়েছেন। সালাতকে আল্লাহ পাক কি করতে বলছেন? আদায় করতে বলেন নাই, কায়েম করতে বলছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলছেন। এখন সলাত কায়েম কেমনে করবেন? সলাত কায়েম হয় কয়েকটা জিনিসের সমন্বয়ে সলাত কায়েম হয়। মুফাসসিরিন কেরাম সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন সলাত কায়েম হইতে হইলে এই কয়টা জিনিস থাকা জরুরি। এক নম্বর জিনিস থাকতে হবে ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, সালাতটা হইতে হবে নির্ধারিত ওয়াক্তের ভিতরে সময়ের ভিতরে। সালাত হইতে হবে আল্লাহ পাক যেই সালাত যেই ওয়াক্তে যেই সালাত যেই সময়ে পরজ করেছেন সেই সময়ে নামাজটা হইতে হবে। এজন্য আল্লাহ পাক নামাজকে সালাতকে একটা সময়ের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ওয়াক্তের সাথে সময়ের সাথে সম্পৃক্ত করে আমি সালাতকে ফরজ করেছি। সালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতকে পাঁচটা ওয়াক্তের সাথে পাঁচটা সময়ের সাথে সম্পৃক্ত করে আল্লাহ পাক সালাত আদায় করেছেন। তাহলে সালাত ফরজিয়তের ব্যাপারে সালাতের নির্দেশনার ব্যাপারে পাঁচটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। একটা সময়ের সালাত যদি আরেক সময়ে হয়, আরেক সময়ের সালাত যদি আরেক সময়ে হয়, সালাত কায়েম হয় না। ফজরেরটা জোহরে, জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, মাঝে মধ্যে জীবনে দুই একবার হয়তো কাজা হইতে পারে, কিন্তু নিয়মিত যদি ওয়াক্তের মধ্যে না হয় তখন সেটা সালাত কায়েম হয় না। একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালে আফদাল, অন্য রাওয়ায়েতে এসেছে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটি কোন ইবাদতটি সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ পাক কোন ইবাদতটি সবচেয়ে বেশি পছন্দ করেন। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের রওয়ায়েত হলো আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় অনুযায়ী নির্ধারিত ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা, সালাত কায়েম করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। অন্য হাদিসের মধ্যে মুস্তাদরাকে হাকিমের মধ্যে রওয়ায়েত এসেছে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রত্যেক ওয়াক্তের শুরুতে প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ, সবচাইতে প্রিয় আমল। আল্লাহ পাক যেই আমলটাকে সবচাইতে বেশি পছন্দ করেন সেটা হলো আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্তের শুরুতে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ এই আমল আজকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে উঠে গিয়েছে, একমাত্র এখনো মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং মসজিদে হারামের দেশ বালাদুল হারামাইন মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়ার মধ্যে আরব বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এখনো আলহামদুলিল্লাহ এই আমলটি আস-সালাতু ফি আউয়াল ওয়াক্তিহা এই আমলটা এখনো জারি আছে সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশ থেকে এই আমলটা অনেক আগে বিদায় নিয়েছে। বাংলাদেশে আমরা ওয়াক্তের শেষে আদায় করতে পারলে বেশি খুশি, যত শেষে নেওয়া যায় তত বেশি খুশি। যত শেষে নেওয়া যায় ফজরের সালাতকে পিছনে নিতে নিতে নিতে নিতে সূর্য উঠার কাছাকাছি নিয়ে গেছি, এখন আমরা চেষ্টা করি আরো কিভাবে দিকে নেওয়া যায়, যত পিছনে নিতে পারি তত বেশি খুশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে উত্তম আমল প্রথম ওয়াক্তে ওয়াক্তের শুরুতে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। মসজিদে হারামে নববীতে গেলে দেখবেন একবার ওয়াক্তের সাথে সাথে বারোটা পাঁচ মিনিটে জোহরের ওয়াক্ত, বারোটা পাঁচেই আজান, পাঁচের জায়গায় ছয় হবে না, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান। আজানের টাইম দেওয়া আছে সব জায়গায়, জামাতের টাইম দেওয়া নেই। বাংলাদেশে আজানের টাইম নেই, জামাতের টাইম আছে। বাংলাদেশে দেখবেন মসজিদে মসজিদে জামাতের টাইম লেখা থাকে কিন্তু আজানের টাইম লেখা নেই। আর মক্কা মদিনায় গেলে দেখবেন ওখানে আজানের টাইম লেখা আছে, সব জায়গায় আজানের টাইম আছে, কোথাও জামাতের টাইম খুঁজে পাবেন না। প্রতিদিন একই সময়ে একই টাইমে জামাত হয় না। জামাত কখন হবে এটা সম্পূর্ণরূপে ইমামের উপরে নির্ভরশীল। ইমাম সাহেব যখন রেডি হবেন জামাতের জন্য তখন মুয়াজ্জিন সাহেব একামত দিবেন। সেটা কোনোদিন পাঁচ মিনিট পরে, কোনোদিন দশ মিনিট পরে, কোনোদিন পনেরো মিনিট পরে, আবার কালকে দেখছেন পনেরো মিনিট পরে, আজকে দেখবেন যে দুই মিনিট পরে। কারণ যে গতকাল আপনি পনেরো মিনিট পরে দেখছেন জামাত শুরু হয়েছে, আপনি বাসা থেকে বের হইবেন দেরি করে, যে জামাত দেরি আছে আরো পনেরো মিনিট পরে, আসে দেখবেন জামাত হয়ে গেছে। এই জন্য প্রতিদিন একই সময়ে একই টাইমে জামাত হয় না, কিন্তু আজানটা ওয়াক্তের সাথে সাথে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আমল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হিসেবে উল্লেখ করেছেন। ওয়াক্তের মধ্যে সালাত আদায় করা, এটা একামত সালাতের, সালাত কায়েমের এক নম্বর জিনিস। দুই নম্বর সালাত কায়েমের জিনিস হলো ওয়াদামাতুহা, সালাতটা হইতে হবে প্রতিনিয়ত দাইমি। দাইমি ভাবে যদি সালাত আদায় করা হয় এটা হয় সালাত কায়েম। সপ্তাহে ছয় দিন আদায় করে না, শুধু একদিন আদায় করে, এটা সালাত কায়েম হয় না, এটা সালাত কায়েম হয় না। সালাত কায়েমের শর্ত হলো এদামাতুহা, প্রতিনিয়ত পাঁচ বার যদি সালাত আদায় করা হয় ওইটার নাম সালাত কায়েম। পাঁচবার প্রতিদিন হয় না, হয়তো দৈনিক একবার হয়, দৈনিক দুইবার হয়, দৈনিক তিনবার হয়, দৈনিক চারবার হয়, তারপরেও এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম বলেন না। সালাত কায়েম হতে হলে দাইমীভাবে নিয়মিত সর্বদা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা, আদায় করা জরুরি। এটা সালাত কায়েমের, একামত সালাতের দুই নম্বর শর্ত, যে এটা নিয়মিত হইতে হবে। তাহলে যারা শুক্রবারে নামাজ পড়ে তারা কি নামাজি না বেনামাজি? বেনামাজি, তারা নামাজির অন্তর্ভুক্ত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আদায় করতে বলেন নাই, নামাজকে কায়েম করতে বলছেন। কোরআনের যত আয়াত দেখবেন প্রত্যেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালা, ওয়া আকিমুস সালা, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত আদায় করো, এই কথা বলেন নাই। সালাত যদি কায়েম হইতে হয়, নামাজ যদি কায়েম হইতে হয়, তাহলে অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ বার। যারা হজে যান, হাজি সাহেব আছেন না, আল্লাহর ঘরে তাওয়াব করা হয় কয়বার, কয় চক্কর? সাত চক্কর। আপনি ছয় চক্কর করে চলে আসলেন, আরেকবার করলেন না, কত নাম্বার পাইছেন? জিরো পাইছেন। আবার যদি সাতবারের জায়গায় আটবার করে দেন, নয়বার করে দেন, তাহলে কত পাইবেন? তাও জিরো পাইবেন। সাতের মধ্যে সাত করলে তখন এটা হয় একটা তাওয়াফ। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতে হয়, এই সাইটাও করতে হয় সাতবার। যদি সাতবারের জায়গায় পাঁচবার করেন, তিনবার করেন, দুইবার করেন, এটার জন্য কোনো নাম্বার পাবেন না। যখনই সাতবার পরিপূর্ণ হবে, সাতবার মিলে আপনার একটা সাই হবে। ঠিক একইভাবে দৈনিক পাঁচবার যখন সলাত হয়, এই পাঁচবার সলাত মিলে একটা সলাত হয়। পাঁচবার সলাত মিলে কয়টা হয়? একটা সলাত। আল্লাহ পাক দৈনিক কয়বার ফরজ করেছিলেন প্রথমে বলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন সব জানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ২৪ ঘন্টার মধ্যে একজন বান্দা বান্দির উপরে ৫০ বার সলাত কায়েম করা, আদায় করা ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বান্দার উপরে করুণা করে, রহম করে ৫০ বারকে কমায় ৫ বার করে দিয়েছেন। কোন ব্যক্তি যখন ২৪ ঘন্টার মধ্যে এরকম ৫ বার যখন সলাত কায়েম করেন, এই ৫ বার মিলে একটা সলাত হয়, আর এই একটা সলাত ৫০ বার সলাত আদায় করার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দৈনিক একবার আদায় করছেন, এটা কি হবে? কত নাম্বার পাবেন? জিরো পাবেন। এজন্য আমার যে সমস্ত সম্মানিত ভাইয়েরা শুক্রবারে শুধু জুমা পড়ে, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, খালি জুমার নামাজটা পড়ে চলে গেছেন, নাম্বার পাইছেন জিরো, কোনো নাম্বার পাইনি। কারণ তার একটা সলাত ন্যূনতম একটা হয়নি। পাঁচ বার মিলে, পাঁচ ওয়াক্ত মিলে ২৪ ঘন্টার মধ্যে, যেমন এক দিনের মধ্যে কয়টা ঘন্টা? ২৪ ঘন্টা মিলে একদিন পরিপূর্ণ হয়। ২২ ঘন্টা হলেও একদিন হয় না, ২৩ ঘন্টা হলেও একদিন হয় না, যখনই ২৪ ঘন্টা হয়, ২৪টা ঘন্টা মিলে একটা দিন। ঠিক পাঁচ বার সলাত মিলে ২৪ ঘন্টার মধ্যে তার একটা সলাত, একটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হয়। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সলাত কায়েমের গুরুত্বপূর্ণ শর্ত হল এদামাতুহা, এটা নিয়মিত প্রতিদিন সর্বদা আদায় করতে হবে। কয় বছর? চাকরির একটা বয়স থাকে, মেয়াদ থাকে, থাকে না? এটার মেয়াদ কয় বছর বয়সে আপনি নামাজ থেকে রিটায়ার হবেন? জি, নামাজ থেকে রিটায়ারের কোনো বয়স আছে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা বান্দা, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে অবসরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। মালাকুল মাউত এসে গেছে, আমার এখন রূহ কবজ হবে, সেই মুহূর্ত যদি আমার হুঁশ থাকে, সেই মুহূর্ত যদি আমি সজ্ঞানে থাকি, আমার নামাজ কিন্তু বাদ যাবে না, সলাত বাদ যাবে না, সেই মুহূর্ত সলাত আদায় করতে হবে। কোন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সন্তান হবে কিন্তু এখনো পাক পবিত্র অবস্থায় আছেন, তার উপরেও ওই মুহূর্তেও সলাত কায়েম করতে হবে। কোন ব্যক্তি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন, শত্রুর অস্ত্রের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় নামাজের ওয়াক্ত হয়েছে, ওখানে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া থাকা যাবে না। এটা এমন এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এমন এক গোলামি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুহূর্তের জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য অন্যান্য ইবাদতের কাপ্পারা আছে, নামাজের কোনো কাপ্পারা নাই। বাংলাদেশে নামাজের কাপ্পারাও আছে, যেটা ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, বাংলাদেশে আছে। বাংলাদেশে মানুষ মরে গেলে নামাজের কাপড়ার হিসাব হয়, কয় ওয়াক্ত পড়তে পারে নাই, এত ওয়াক্ত কয় যে এত লক্ষ এত হাজার টাকা আসছে, টাকা দিয়ে নামাজের কাপড়া আদায় করা হয়। কিন্তু নামাজের কোনো কাপড়া ইসলামে টাকা পয়সা দিয়ে নামাজের কাপড়া আদায় করার সুযোগ নাই। কারণ যে ব্যক্তির যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, আকল আছে, এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সলাত আদায় করতেই হবে, এটা বাদ দেওয়ার সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি মনে করে আমি এখন শরীয়তের সীমা পার হয়ে, শরীয়তের সীমা উত্তীর্ণ হয়ে আমি এখন মারেফতে চলে আসছি, এখন আমি হাকিকতে চলে আসছি, আমি তরিকতে চলে আসছি, এখন আমার নামাজ না পড়লেও হয়, এই লোক কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ইমান ভেঙ্গে যাবে। ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, কোন ব্যক্তি নিজেকে শরীয়তের আওতা মুক্ত, শরীয়তের আওতার বাহিরে মনে করা, এটা ইমান ভঙ্গের কারণ। এই জন্য কোন ব্যক্তি যদি মনে করে আমার উপরে এখন শরীয়তের বিধিবিধান মেনে চলা জরুরি না, শরীয়তের বিধিবিধান কর্তব্য না, আমার এখন নামাজ না পড়লে অসুবিধা নাই, অথবা আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে গেছেন, আমার শরীরে এখন আল্লাহ ঢুকে গেছে, আমার কালবে আল্লাহ ঢুকে গেছে, আমার আর এখন নামাজ লাগে না, আমি কার জন্য এখন গোলামি করব, কার ইবাদত করব, আমি নিজেই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। কি আপনারা দেখে নাউজুবিল্লাহ কন্না, সুবহানাল্লাহ কন্না, এই দেশে মনে হয় এগুলো বলা লাগে না নাকি? অবশ্যই বলা লাগবে, এটাই সুন্নাহ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমরা বক্তারা বলি যে চিল্লাইয়া কন সুবহানাল্লাহ, আকাশ বাতাস কাফাই কন আলহামদুলিল্লাহ, এইটা না করলে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, অথচ এটা সুন্নতের খেলাফ। বক্তা এই জাতীয় কমান করবে না। আপনি যখন আল্লাহর কথাগুলো শুনবেন, এখানে আসছেন কার কথা শোনার জন্য? শেখ সাদের কথা শোনার জন্য, আল্লামা রুমির কথা শোনার জন্য, আল্লামা ইকবালের কথা শোনার জন্য, কার কথা শোনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য। যখন এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, প্রত্যেকটা কথা এলমে গায়েবের কথা, আমি আমার আপনার না জানা জরুরি কর্তব্য, এইরকম কথাগুলো এগুলো শোনার পরে, কোনটা শোনার পরে বলবেন সুবহানাল্লাহ, কোনটা শুনে বলবেন আলহামদুলিল্লাহ, কোনটা শুনে বলবেন আল্লাহ আকবার, কোনটা শুনে বলবেন নাউজুবিল্লাহ, এটা নিজের থেকে বলতে হবে। আমি নির্দেশ দিবার আপনি বলবেন এরকম ওয়াজ করা যাবে না, ওয়াজ করি জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াজ করা মনে করি যে আমরা বক্তা হইতে পারছি, বিশাল অনেক কিছু হয়ে গেছে, কিন্তু অনেক বক্তাকে আমাদের ময়দানে জাহান্নামে যাবে, এবং আল্লাহ পাক জাহান্নামে উদ্বোধন করব প্রথম কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে। এজন্য ওয়াজ করতেও খুব সাবধান, খুব সতর্ক কথা বলতে, কারণ এই জবানের হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে হবে। এখানে যে আল্লাহ বসাইছেন সেই আল্লাহ এই জবানের হিসাবও নেবেন, সেই আল্লাহ যাদেরকে সুর দিছেন বাংলাদেশের কারণে, এই বাংলাদেশের জন্মের কারণে সুর দিয়ে বক্তা হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে হইলে সুর দিয়ে বক্তা হওয়ার সুযোগ ছিল না। বাঙালি জাতি দিন না বুঝার কারণে, মূর্খতার কারণে, জাহালতের কারণে এই দেশে সুর দিয়ে বড় বড় বক্তা হয়, আরব দেশে সুর দিয়ে বক্তা হয় না, এলেম দিয়ে বক্তা হয়, কিন্তু বাংলাদেশে এলেমের কোনো কদর নাই, এই দেশে সুরের কদর, সুরের মর্যাদা। বাংলাদেশের বড় বড় আলেম যারা, আলেমদেরকে কেউ চিনে না, সব তরিকার, সব যত আমাদের দেশে বিভিন্ন পদ্ধতির মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা, এসব মাদ্রাসার বড় বড় ওলামা ইকরাম যারা, তাদেরকে কেউ চিনিও না, তাদের থেকে কেউ এলেম মনে না, এলেম নে সুরেলা বক্তা থেকে, সুরেলা লোকদেরকে মানুষ আলেম মনে করে, এটাই এই জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য এই জাতির কপালে হেদায়েত নাই, এই জাতির কপালে আছে জাহালত, এই জাতির কপালে আছে দলালা, গোমরাহী। এখন যে আল্লাহ সুর তৈরি করছেন, এই সুরটা দিছেন, এই সুরের হিসাব আল্লাহ পাক নেবেন। সুরের কারণে বসে বসে আপনি যা মনে চায় তাই বলে যাবেন, আল্লাহর নামে মিথ্যা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলবেন, দিনের ব্যাপারে মিথ্যা বলবেন, হিংসামূলক প্রতিহিংসামূলক আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ করবেন, এই সুরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম যে সালাত কায়েম হইতে হইলে দুই নম্বর শর্ত ওয়া এদামাতুহা, নিয়মিত প্রতিদিন সর্বদা সঠিক নিয়মে সালাত আদায় করা লাগবে, না হয় সেটা সালাত কায়েম হবে না। তিন নম্বর শর্ত ওয়াল মুহাফাজাত আলাইহা, ওই সালাতটাকে নিয়মিত হেফাজত করা লাগবে, সংরক্ষণ করা লাগবে, সালাতের হেফাজত করতে হবে। সালাতের যদি হেফাজত না থাকে, সংরক্ষণ না থাকে, তাহলেও সালাত কায়েম হবে না, নামাজ কায়েম হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কারিমে সালাতের হেফাজতের কথা বলছেন। সূরা আল মুমিনুন, এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা বলছেন। মুমিনদের ভিতরে এই গুণাবলীগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, ওই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, যে মানুষগুলো তাদের সালাতগুলোকে হেফাজত করে, সালাতগুলোকে সংরক্ষণ করে, নামাজকে হেফাজত করে, নামাজকে সংরক্ষণ করে। এই নামাজের যদি হেফাজত না হয়, সংরক্ষণ না হয়, তাহলে সেটা নামাজ কায়েম হয় না। নামাজের হেফাজত কিভাবে হবে? নামাজের হেফাজত হলো এক ওয়াক্ত সালাত আদায় করার পরে পরবর্তী সালাতের জন্য ইন্তেজার করতে থাকে, অপেক্ষমান থাকে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষ এমন আছে যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে স্থান দিবেন। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই মানুষের অন্তরগুলো মসজিদের সাথে আটকানো থাকে, মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লাগানো থাকে। ফজরের সালাত আদায় করার পরে অপেক্ষা করতে থাকে কখন সালাত জোহরের ওয়াক্ত হয়, জোহর আদায় করার পরে অপেক্ষমান থাকে কখন আসরের ওয়াক্ত হয়, আসর আদায় করার পরে অপেক্ষমান থাকে কখন মাগরিবের ওয়াক্ত হয়, মাগরিবের সালাত আদায়ের পরে অপেক্ষমান থাকে কখন সালাতুল এশার ওয়াক্ত হয়। সালাতুল এশার পরে বান্দা ঘুমাইতে যায়, কিন্তু তার মনের ভিতরে টেনশন কখন ফজরের আজান হয়ে যায়। রাত্রে যতবার ঘুম থেকে জাগ্রত হয়, বারবার ঘড়ির দিকে তাকায়, ফজরের নামাজ আর কতক্ষণ আছে। এটাকে বলা হয় সালাতের হেফাজত। যে ব্যক্তির ভিতরে এই চিন্তা চেতনা আছে, এই ব্যক্তির ভিতরে সালাতের হেফাজত আছে, এই সালাতকে হেফাজত করে। এই জন্য সালাতের হেফাজত না হইলে, সালাতের সংরক্ষণ না হইলেও সালাত কায়েম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবে, গুনাহসমূহকে মিটিয়ে দিবে, গুনাহসমূহ দূর করে দিবে। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দারাজা, তোমার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এমন জিনিসই খুঁজতেছি, আমাদেরকে একটু দেখাইয়ে দেন, শিখাইয়ে দেন কোন আমলগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, এই গুনাহ মাফ করার এবং মর্যাদা বাড়ার গুরুত্বপূর্ণ একটা আমল হইল ইসবাগুল উযু আলাল মাকারিহ। মনে ছাড়ছে না, কষ্ট হচ্ছে, প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতের মধ্যেও পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করা, ইসবাগুল ওযু করা, ওযুকে পরিপূর্ণরূপে করা, এটা হলো তোমার গুনাহ মাফের এবং মর্যাদা বাড়ার একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। ওয়া ইনতিজারুস সালা বাদাস সালা, এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা, আরেক সালাতের জন্য ইন্তেজার করা, এটা তোমার জন্য গুনাহ মাফের একটা বড় মাধ্যম, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়ানোর একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত সালাত আদায়ের পরে পরবর্তী সালাতের জন্য অপেক্ষমান থাকা, ইন্তেজার করা, এটা আমাদের দেশে নাই, আমাদের সমাজে হারিয়ে গেছে। পরবর্তী সালাতের আজান হয়ে জামাত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, তাও ফেরেশানি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ইন্তিজারুস সালা বাদাস সালা। ওয়াকাসরাতুল খতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ, অর্থাৎ অনেক দূরের থেকে মসজিদে যাওয়া। আমরা বলি যে আমাদের বাড়িটা মসজিদ থেকে অনেক দূরে, জামাত ধরতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তোমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার যে মসজিদটা তোমার থেকে দূরে, কারণ মসজিদ যত দূরে হবে তোমার তত বেশি কদম বেশি ফেলতে হবে, তত বেশি তোমাকে দূরত্ব অতিক্রম করতে হবে, আর যত বেশি দূরত্ব অতিক্রম করবা, যত দূরে যাবা, তত তোমার গুনাহ আল্লাহ বেশি মাফ করবেন, তোমার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়াবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত কায়েম হইতে হলে সালাতের হেফাজত লাগবে, আর হেফাজতটা হইল ইন্তিজারুস সালা বাদাস সালা, এক সালাত আদায়ের পরে পরবর্তী সালাত আদায়ের জন্য অপেক্ষমান থাকা, এটা সালাত কায়েমের গুরুত্বপূর্ণ শর্ত। চার নম্বর শর্ত সালাত কায়েমের, আদা উহা বিফারাইদিহা ওয়া ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া হাইআতিহা, নামাজকে সালাতকে তার প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নাত এবং সালাতের সঠিক রূপে সঠিক আকৃতিতে আদায় করা, এটার নাম হলো ইকামাতুস সালাহ। সালাত আদায় করতে গেছে, সালাতের ফরজ ঠিক মতো আদায় করে নাই, সালাতের আরকান গুলো ঠিক মতো আদায় করে নাই, সালাতের আহকাম গুলো ঠিক মতো আদায় করে নাই, সালাতের ওয়াজিব আদায় করে নাই, সালাতের সুন্নত আদায় করে নাই, সালাতের ভিতরে যেভাবে রুকু করা দরকার সেভাবে রুকু করে নাই, যেভাবে সেজদা করা দরকার সেভাবে সেজদা করে নাই, যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে দাঁড়ায় নাই, যেভাবে বৈঠক করার কথা যেভাবে বৈঠকে বসার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার সালাতের হাইয়াতটা আকৃতিটা মিলে নাই। তাহলে এই লোক যত সালাত আদায় করুক সালাত কায়েম হয় নাই। সালাত কায়েম হইতে হইলে এটার স্ব আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন ঠিক ওইভাবে তার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওই পদ্ধতিতে ওই ধরনে মিল থাকতে হবে, তখন এটা হবে সালাত কায়েম, নামাজ কায়েম। পাঁচ নম্বরে থাকতে হবে ওয়া মুলাজামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ নামাজগুলোকে জামাতের সাথে আদায় করতে হবে, এটা সালাত কায়েম। ফরজ নামাজ একা একা না, ফরজ নামাজ জামাতে, সুন্নত নামাজ ঘরে একা একা, সুন্নত নামাজ একা পড়লে বেশি সওয়াব, ফরজ নামাজ জামাতে পড়লে বেশি সওয়াব। এজন্য কেউ যদি মনে করে যেহেতু জামাতে নামাজ পড়লে বেশি ফজিলত বেশি সওয়াব, আমি সুন্নত নামাজ ও জামাতে পড়ি, পড়া যাবে? সুন্নত নামাজ যদি জামাতে পড়েন কি হবে? গুনাহ হবে। ফজরের চার রাকাত নামাজ, দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ, ফরজটা পড়তে হবে জামাতে, সুন্নতটা পড়তে হবে একা একা। কিন্তু যদি আমি মনে করি ফরজ নামাজ জামাতে পড়লে ২৫ গুণ বেশি ফজিলত, ২৭ গুণ বেশি ফজিলত, সুতরাং সুন্নত নামাজটাকেও আমরা জামাতে পড়ি বেশি ফজিলত হবে, চার রাকাতেই আমরা জামাতে পড়ি, পড়া যাবে? না, যাবে না। পড়লে অসুবিধা কি? আমরা কি কোনো খারাপ কাজ করছি? খারাপ কাজ করি নাই। সুন্নত নামাজ জামাতে পড়ছি, এটা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? খারাপ কাজ করছি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা তো ভালো কাজ করছি। যেই জিনিস একা একা করতে হয় ওই জিনিসকে জামাতে করলে গুনাহ হয়, যেই জিনিস জামাতবদ্ধ করতে হয় ওইটাকে একাকী করলে গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা একা একা ইবাদত না জামাতের ইবাদত? এটা একা একা ইবাদত, এটা ইনফিরাদি ইবাদত। আল্লাহর জিকির করতে হবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, জিকির করতে হবে এমন নির্জনে, এমন একা একা, খালিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকির করবা খালিয়ান, খালিয়ান মানে একাকী, নির্জনে, গোপনে বসে বসে আল্লাহর জিকির করবা। আর ফাফাদাত আইনাহু, তোমার চোখের পানি পড়তে থাকবে আল্লাহর জিকির করবা। এখন জিকির যদি শুরু করি এরকম মাঠে ময়দানে আপনাদের সবাইকে নিয়ে আমার নেতৃত্বে জিকির করা শুরু করি, এটা কি বেশি ফজিলত না গুনাহের কাজ? গুনাহের কাজ, কিন্তু বাহ্যিকভাবে দেখতে মনে হবে যে এখানে হালকায় জিকির হচ্ছে, জিকিরের জিকিরের মজলিস চলতেছে, জিকির হচ্ছে, খারাপ কি এখানে? ভালো কাজে তো হচ্ছে, কিন্তু এই ভালো কাজটা গুনাহের কাজ, কারণ আপনি একাকী ইবাদতকে জামাতে করে ফেলছেন। এটা একা একা করার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম মাঠে ময়দানে একত্রিত হয়ে জামাতবদ্ধ জিকির করেন নাই। আবার দোয়া, দোয়া যেখানে জামাতবদ্ধ সেখানে জামাতবদ্ধ করলে ইবাদত হয়, যেখানে জামাতবদ্ধ না সেখানে যদি আপনি একাকী বিষয়কে জামাতবদ্ধ দোয়া করেন ওইটাও আপনার গুনাহ হয়। অনেকে বলে যে দোয়া না করছি, খারাপ কিছু করছি, এটা তো আল্লাহর কাছে চাইছি, দোয়া করছি, অসুবিধা কি? আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয়। চাওয়াটা যদি সুন্নত অনুযায়ী না হয়, চাওয়ার পদ্ধতিটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তো চাইলেও গুনাহ হয়। চাওয়ার মাধ্যমে অনেক লোক জাহান্নামে যাবে, দোয়া করি অনেক লোক জাহান্নামে যাবে। দোয়া যদি আল্লাহর কাছে না করে, কোন বাতিল তাগুতের কাছে করে, বাতিল মাবুদের কাছে করে, সে দোয়া করিও জাহান্নামে যাবে। দোয়া করে ইমান হারা হয়। আমরা কিন্তু অনেকে জিনিসটা বুঝি না, দোয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ দোড়ায় খালি, তা আজকে অমুক জায়গায় দোয়া আছে, সব দোড়াইতেছে, কি ব্যাপার ভাই? কয় অমুক জায়গায় দোয়া আছে, দোয়া যে কত কি জিনিস। দোয়া হলো একাকী করবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সাহাবায়ে কেরাম সবাই একত্রিত করি একটা মাঠে, একটা ময়দানে সবাইকে নিয়ে এক এক জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে দোয়া করছেন এইরকম একটা জাল হাদিসও নেই। সাহাবায়ে কেরামের যুগে আবু বকরের খেলাফতকালে, ওমরের খেলাফতকালে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে, আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে সারা দেশের সব মুসলিমকে এক জায়গায় একত্রিত করে আল্লাহর কাছে একজনের নেতৃত্বে দোয়া করছেন এরকম কোন নজির কোন হাদিসে কি আছে? অনেকে বলেন না, মনে হয় আছে নাই। সুতরাং এটা একা একা করবে মানুষ আল্লাহর কাছে দোয়া, এই একাকী ইবাদত জামাতবদ্ধ করা এটা আরেকটা গুনাহের কাজ। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে একাকী ইবাদত জামাতবদ্ধ করা যাবে না, জামাতবদ্ধ ইবাদত একাকী করা যাবে না। দরুদ পড়া এটা কি জামাতবদ্ধ ইবাদত না একা একা ইবাদত? এটা একা একা ইবাদত। এই দরুদকে যদি জামাতবদ্ধ পড়ি, আমরা সবাই মিলি মহব্বতের সুরে দরুদ পড়ি, তখন এটা গুনাহের কাজ। দরুদ পড়েও গুনাহ হবে, কারণ আপনি দরুদের পদ্ধতিটা, হাইয়াতটা, কাইফিয়াতটা একাকের জায়গায় জামাতে করে ফেলছেন, জামাতেরটা একাকে করে ফেলছেন। এজন্য ফরজ নামাজগুলোকে জামাতে আদায় করা, সুন্নত নামাজগুলোকে একাকে আদায় করা, এটার নাম হলো নামাজ কায়েম। কয়টা গেল? পাঁচটা। ছয় নম্বর হলো ওয়াল একসারু মিনান নাওয়াফিল, ফরজ নামাজ আদায় করে বসে থাকা যাবে না, ফরজের বাহিরে সুন্নত নফলও বেশি বেশি আদায় করা লাগবে। খালি ফরজ আদায় করে বসে থাকলে সালাত কায়েম হবে না। মাঝে মধ্যে হয়তো কোনো কারণে আপনি সুন্নত নামাজ ছেড়ে দিলেন, কোনো জরুরতের কারণে, ওজরের কারণে, কিন্তু কন্টিনিউ সুন্নত পড়েন না, সব সুন্নত বাদ দিয়ে দিচ্ছেন, ফরজ পড়ে দৌড় দেন খালি, কয় আমি ফরজ আদায় করছি, সুন্নত লাগে না, সুন্নত আদা না করলে অসুবিধা নেই, সুন্নত আদা না করলে অসুবিধা নাই হলো মাঝে মধ্যে জরুরি প্রয়োজনে। আপনি সুন্নত আদা না করলে এটার কাজা করা লাগবে না বা এটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু নিয়মিত আপনি সুন্নত বাদ দিয়ে দিচ্ছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি অবজ্ঞা সৃষ্টি হয়ে গেছে। এজন্য বেশি বেশি সুন্নত নফল আদায় করা এটাও নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি চারটা কাজ করো, চারটা আমল করো, দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। কাজ কয়টা? চারটা। এক নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বর কাজ হলো ঈমানটা লাগবে, দুনিয়াতে সফল হইতে হলে, আখেরাতে সফল হইতে হলে ঈমান দরকার, বিশুদ্ধ ঈমান লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে, কুফর মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত ঈমান লাগবে। ইত্তাকুল্লাহ, দু নম্বরে যেই জিনিসটি লাগবে সেই জিনিসটি হলো তাকওয়া লাগবে। তাকওয়া মানে হলো ফরজ ইবাদত, ফরজ কাজগুলো সঠিকভাবে করা, হারাম কাজগুলা থেকে বিরত থাকা, এটার নাম হলো ইত্তাকুল্লাহ। এটা হলো দুই নম্বর। তিন নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তিন নম্বরে যেটা লাগবে সেটা হলো নফল ইবাদত বেশি বেশি করা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার তাফসীর হলো ওয়াতলুবুল কুরবাতা ইলাই বিতাআতিহি, আল্লাহর আনুগত্য নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। কিন্তু বাংলাদেশে এই আয়াত দিয়ে বিজনেস হয়, ব্যবসা হয়, ওসিলার ব্যবসা, বিরাট রমরমা ব্যবসা এই দেশে, এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যবসা। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নফল ইবাদত, নফল কাজ, নফল আমল বেশি বেশি করো। ফরজ নামাজ পড়ে বসে থাকবে না, ফরজ নামাজের পরে সুন্নত নফল নামাজ বেশি বেশি পড়বে। ফরজ রমাদানের সিয়াম পালনের পরে সারা বছর আর সিয়াম পালন করবে না, এরকম যেন না হয়। প্রতি মাসে তিন দিন, ১৩, ১৪, ১৫, প্রতি সোমবার বৃহস্পতিবার বিশেষ বিশেষ দিনগুলোতে সুন্নত রোজা নফল রোজা আদায় করো। শুধু জাকাত আদায় করে বসে থাকিও না, এরপরেও বিশেষ বিশেষ নফল সদাকা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। অর্থাৎ শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সুন্নত নফলও বেশি বেশি আদায় করবে। এই কাজটা যদি করে, চার নম্বর হলো জাহিদু ফি সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তিনটা কাজ তোমার নিজের জন্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, পরবর্তী আরেকটা কাজ করতে হবে যেটা অন্য অন্য মানুষও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, ওইটার জন্য শরিয়া সম্মত জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চারটা কাজ যদি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করতে হলে বেশি বেশি সুন্নত নফল আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন এই সালাত কায়েমের, এটা হলো নামাজ কায়েমের, সালাত কায়েম করতে হবে, এটার এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, সলাৎ কায়েম না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সলাৎ কায়েম না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা আল মুদাসসিরের ৪২-৪৮ নম্বর আয়াতে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কতগুলো কারণ বর্ণনা করেছেন। তন্মধ্যে এক নম্বরে হলো জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। আমরা নামাজ কায়েম করি নাই, সালাত কায়েম করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। সালাত কায়েমের গুরুত্বপূর্ণ একটা কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মাখলুকদেরকে এই মানুষগুলাকে সমস্ত মাখলুকের সাথে আল্লাহ পাক মিশাই দিতে চান। মানুষ এমন একটা মাখলুক যেটা সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাক এটাকে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক জমিনে আছে সব মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত গুলো হয় যে কোনো একটা পদ্ধতিতে একটা সিস্টেমে। কোন কোন মাখলুক সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামরত অবস্থায়, কোন কোন মাখলুক আল্লাহর গোলামি করে শুধু বসা অবস্থায় আত্তাহিয়াতুর সূরতে, কোন কোন মাখলুক আল্লাহর ইবাদত করে রুকু অবস্থায়, কোন কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে সেজদারত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামক ইনসান নামক যে মাখলুকটি বানিয়েছেন, এই মানুষটা নামাজ কায়েম করলে সে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, রুকুর মধ্যেও করে, সেজদার মধ্যেও করে, বৈঠকের মধ্যেও করে, আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের সাথে প্রকৃতির সাথে সে মিশে যায়। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে যত কোটি কোটি মাখলুক আল্লাহর গোলামি করে সেই কোটি কোটি মাখলুকের সাথে সে একাত্ম হয়ে গেল, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করলো। যে মাখলুক গুলো কোটি কোটি মাখলুক রুকু অবস্থায় আল্লাহর গোলামি করে, এই লোকটা নামাজের মধ্যে রুকু করার কারণে ওই কোটি কোটি মাখলুকের সাথে মিশে গেল। যে মাখলুক গুলো সেজদারত অবস্থায় আল্লাহর গোলামি করে, বান্দা সেজদা করার মাধ্যমে ওই মাখলুক গুলোর সাথে মিশে গেল। যে মাখলুক গুলো বসে বসে আল্লাহর গোলামি করে, এই মানুষটা আত্তাহিয়াতুর সূরতে ইবাদত করার কারণে পুরো মাখলুকের সাথে সে মিশে গেল। এই সমস্ত মাখলুক আল্লাহর ইবাদত করে যত ফজিলত পায়, যত সওয়াব পায়, আল্লাহর এই বান্দা মানুষ সালাত আদায়ের মাধ্যমে সকল ইবাদতের ফজিলত এই বান্দাও পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একটা নামাজে কিয়াম করলেন, একবার দাঁড়াইলেন, কোটি কোটি গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে যত ইবাদত করলো, যত সওয়াব পাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব গুলো আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোটি কোটি চতুষ্পদ জন্তুগুলো, গরু ছাগল মহিষ উট বেড়া, যত মাখলুক গুলো রুকুরত অবস্থায় আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা রুকু করবেন, ওই এক রুকুর মাধ্যমে কোটি কোটি মাখলুকের ইবাদতের সওয়াবটা আপনার আমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। সাপ বিচ্ছু থেকে শুরু করে সেজদারত অবস্থায় যত মাখলুক আল্লাহর গোলামি করে, ওই মাখলুকদের ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামায় চলে আসবে। পাহাড় পর্বত পাথর গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর সূরতে রেখেছেন। যখন আমি আত্তাহিয়াতুর সূরতে একবার বৈঠক করলাম, ওই সমস্ত মাখলুকের ইবাদতের সওয়াব গুলো আমার আমলনামায় চলে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ সমগ্র মাখলুকের সাথে আমার মিশে যাওয়ার, সব প্রকৃতির সাথে মিশে যাওয়ার বড় মাধ্যম, বড় সুযোগ হলো সালাত, বড় সুযোগ হলো নামাজ। মুত্তাকিন হতে হলে নামাজ লাগবে, নামাজ ছাড়া মুত্তাকিন হওয়া যায় না। আল্লাহ পাক কোরআনে কারীমের শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন নাযিল করেছি মুত্তাকিনদের জন্য, এটা থেকে হেদায়েত পাবে তাকওয়াবানেরা। মুত্তাকিন হলো ওই মানুষগুলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালা, এই মানুষগুলো গায়বের উপরে ঈমান আনার পরেই সালাত কায়েম করে। এই মানুষগুলো কখনো সালাত থেকে গাফল হয় না, এই মানুষগুলো নিয়মিত সালাত কায়েম করে। সালাত এমন এক ইবাদত যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সালাত আছে ঈমান আছে, সালাত নাই ঈমান নাই। বাংলাদেশে শুধু সালাত না থাকলে ঈমান থাকে, কিন্তু কোরআন সুন্নার বিধান অনুযায়ী সলাত নাই ইমান নাই, সলাত আছে ইমান আছে। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম অর্থ সলাতাকুম, আল্লাহ তোমাদের সলাতগুলোকে নামাজগুলোকে নষ্ট করেন না। এখানে আল্লাহ পাক সলাতকে ঈমান শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সলাত আছে ঈমান আছে, সলাত নাই ঈমান নাই। সলাত এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলটার হিসাব নেবেন, যে আমলটার হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই আমলটা হলো সলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব দিয়ে তোমার হিসাব শুরু হবে সেই আমলটা হলো সলাত, সেই আমলটা হলো নামাজ। নামাজের হিসাব যদি ফাইন সলুহা, নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে ওই মানুষটা সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। আর যদি নামাজের হিসাবের মধ্যে গণ্ডগোল হয়, তাহলে এই মানুষটা ফাকাদ খাবা ওয়া খাসারা, তার সব বরবাদ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। নামাজের হিসাবে গণ্ডগোল, তার সব জায়গায় গণ্ডগোল, তার পুরো আখেরাতটাই বরবাদ, কারণ তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে সলাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনারা আখেরাতে মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাত পেতে হলে অবশ্যই অবশ্যই নামাজ লাগবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব না। নামাজের সাথে যত ইবাদত আছে, নামাজের সাথে সম্পৃক্ত যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলগুলোকেও এত বেশি গুরুত্বপূর্ণ ফজিলতময় বানিয়ে দিয়েছেন, অন্য কোনো আমলের এত বেশি ফজিলত আল্লাহ পাক দেন নাই। নামাজের সাথে সম্পৃক্ত হলো ওযু, ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফজিলত বাড়াইয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আছারিল বুদু ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে গোররাম মুহাজ্জালিন বলে বলে ডাকা হবে। গোররাম মুহাজ্জালিন হলো আমার উম্মতরা নামাজের জন্য দৈনিক পাঁচবার উযু করে, এই উযুর মাধ্যমে যে উযুর অঙ্গগুলো দৌত করে, কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলো থেকে নূর চমকাতে থাকবে, নূর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এই নূর দেখে দেখে আমার উম্মত থেকে দূরে থেকে চিনা যাবে, এরা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মুখের মধ্যে নূর চমকাচ্ছে, এদের হাতের মধ্যে নূর বের হচ্ছে, পায়ের থেকে নূর বের হচ্ছে, মাথা থেকে নূর বের হচ্ছে, নূর চমকাইতেছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে যে বেশি চায় তার নূর বেশি হোক, ফালিয়া ফাল সেই যেন বেশি বেশি উযু করতে থাকে। যত বেশি উযু করবে তত কিয়ামতের ময়দানে তার নূর তত ঝকমক করতে থাকবে বেশি। সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে ওযু আছে, তারপরেও যখন আমি এক ওযু দিয়ে কিছু ইবাদত করে ফেলেছি, এক ওযু দিয়ে নামাজ পড়ছি, এক ওযু দিয়ে আমি কিছু কোরআন তেলাওয়াত করছি, আরেকটা ইবাদত করতে গেছি, তখন আরেকবার ওযু করাটা উত্তম। না করলেও ইবাদতটা হবে, কিন্তু ওযুর মাধ্যমে যেহেতু নূরের মাত্রা বাড়ে, তাহলে আমি যত বেশি করতে পারি তত লাভ। এই জন্য একবার উযু করে কিছু ইবাদত, একবার উযু করে কিছু ইবাদত। এই জন্য যুগে যুগে সালাফে সলেহীনেরা বারবার উযু করতেন, খালি একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন কয় বছর? চল্লিশ বছর। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেমের নামে কত বড় একটা তোহমত, যে উনি নাকি ৪০ বছর এই কাজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও এই কাজ করেন নাই। এশার নামাজেরও যদি ফজর পড়ছেন কোনো হাদিস পাইছেন যে আল্লাহ রাসূল এরকম করছেন? যদি পড়েন কয়েকটা এখানে সীমা লঙ্ঘন হয়, কয়েকটা নাফরমানি হয়। একটা হলো আল্লাহ পাক রাতকে বানাইছেন ঘুমের জন্য, বিশ্রামের জন্য। ঘুম যাওয়াটাও একটা ইবাদত, আমি ঘুম না গিয়ে শরীরের উপরে জুলুম করছি। দ্বিতীয় হলো এইভাবে সারা রাত যদি ঘুমানোর ছাড়া ইবাদত করা যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবির মধ্যে যে তিনজন বলছিল, তিনজন তিনটা আমলের কসম করছিল, একজন বলছিল আল্লাহর কসম রাত্রে ঘুমাবো না, খালি নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি সবচেয়ে বড় মুত্তাকিন, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি রাসূল রাত্রে ঘুমাই নামাজও পড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই হাদিস জানতেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন মুখলিসিন, মুত্তাকিন, সালেহিন মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের পরিপন্থী কাজ করার মতো মানুষ না। তিনি সোনালী যুগের মানুষ, তিনি তিন সেরা যুগের ওই যুগের মানুষ, খাইরুল কুরুনের মানুষ। সুবহানাল্লাহ, তার নামে তার মর্যাদা বাড়াইতে গিয়ে এই সকল মিথ্যা তোহমত দিয়ে তার কারামত বাড়ানো হয়। মিথ্যা জিনিস দিয়ে ওলামা ইকরামের মর্যাদা বাড়ানো লাগে না। ওলামা ইকরামের মর্যাদা তার এলেমের দ্বারাই বাড়ে। সুবহানাল্লাহ, তার এলেমটাই তার মর্যাদার জন্য, মর্যাদা বাড়ানোর জন্য বড় মাধ্যম। আমি যে কথাটা বলতেছিলাম, ওজুর মধ্যে দেখেন ওজু নামাজের জন্য একটা ইবাদত। ওজু মূল ইবাদত না, নামাজের জন্য একটা ইবাদত বা অন্যান্য অনেক ইবাদতের জন্য একটা ইবাদতের মাধ্যম, ইবাদতের সবব। কিন্তু সেটার মধ্যে আল্লাহ পাক এত ফজিলত রেখেছে। ওজুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, দুনিয়াতে পুরুষের জন্য অলংকার নাই। পুরুষের জন্য কানের গহনা, গলার হার, এগুলো পরা জায়েজ আছে? বর্তমানে অনেক পুরুষদেরকেও দেখা যায় এগুলো পরে, পরে না, এগুলো হারাম। স্বর্ণ ব্যবহার করাটা হারাম, আবার অলংকার ব্যবহার করাটা, এই জাতীয় অলংকার কানের মধ্যে, গলার মধ্যে, এগুলো পুরুষের জন্য জায়েজ নেই। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে অলংকার পরাইবেন। জান্নাতের ভিতরে পুরুষের জন্য অলংকার আল্লাহ পাক বানাই রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন মিনাতারিল বুদু হাইসু ইয়াবলুগুল বুদু, উযুর পানি যতদূর পর্যন্ত পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু অংশের ভিতরে আমার উম্মতকে অলংকার পরাইবেন। সুবহানাল্লাহ, উযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরুষদেরকে অলংকার পরাইবেন। সুবহানাল্লাহ, তাহলে দেখেন এই সালাতের জন্য হুজুর এটার মধ্যে আল্লাহ পাক কত ফজিলত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতকে ছিনবেন হুজুর মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিনার বড় মাধ্যম হলো ওযু। ওযু যে করে না, নামাজ যে পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে তাকে ছিনবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন কবরস্থানে গেলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, এক কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সূরা ফাতিহা, ১০বার সূরা ইখলাস, ১১বার দরুদ শরীফ পড়ছেন। ঠিক আছে, পড়ছেন না, জীবনে একদিনও পড়েন নাই। আমাদের দেশে আমরা কবরস্থানে যাই, সবাই কই, এই শুনেন সবাই, তিনবার সূরা ফাতিহা পড়েন, ১০বার সূরা ইখলাস পড়েন, ১১বার দরুদ শরীফ পড়েন। শরীয়ত কেমনে বানায় দেখছেন, নিজে নিজে শরীয়ত বানায়, শরীয়ত প্রণেতা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়ালা তাফতিননা বাদাহুম। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দোয়া করলেন। দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াদিত্তু আন্না কাদরা আইনা ইখওয়ানানা আমার মন চাচ্ছে আমি আমার ভাইদেরকে একটু দেখতে চাই, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতে পারতাম খুব ভালো লাগতো। সহিহ মুসলিমের হাদিস, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার ভাই না? আমরা তো মুমিন, আর মুমিনের একজন আরেকজনের ভাই, তা আমরা কি আপনার ভাই না? আমাদেরকে আপনি দেখছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুম আসহাবি, তোমরা হইলে আমার সাহাবি, তোমরা হইলে আমার সাথী, আমার বন্ধু, আমার চলা ফেরায় উঠা বসা, আমার দাওয়াতের তোমরা আসহাবি, তোমরা সাথী। কিন্তু ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই, এরা হলো আমার ভাই। অর্থাৎ আমার পরবর্তীতে আমার যে উম্মতরা আসবে এরা হলো আমার ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তারিফু ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি তো তাদেরকে দেখেন নাই, দেখবেনও না। তো কিয়ামতের ময়দানে এরা যে আপনার উম্মত, এরা যে আপনার ভাই, আপনি চিনবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া থাকে যাদের কোপালে চিহ্ন থাকে, কোপালে দাগ থাকে, এই ঘোড়াগুলোকে বের করা এগুলোকে চিনা যেমন সহজ, আমার ওই উম্মতের একটা আমাদের ময়দানে আসবে, গোর্রাম মুহাজ্জালিনা মিনাতারিল বুদু, আমার উম্মত বেশি বেশি ওযু করবে, ওই ওযুর মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে শুভ্রতা প্রকাশ পাবে, ওই ছাদ কোপালে ঘোড়ার মতো। আমি আমার উম্মত গুলাকে ওযুর অঙ্গ দেখে দেখে চিনে ফেলবো, এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে না চিনেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে চিনতে হবে, এটা আমার উম্মত, এটা আমার আমার উম্মতের অন্তর্ভুক্ত। এখন উম্মতে চিনা গেল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবেন কিভাবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাইতে হলেও সলাত লাগবে, নামাজ লাগবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কোনো অবস্থায় সম্ভব না। নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন কোনো এক সুযোগে, বছরে একবার লম্বা একটা মোনাজাত করবেন জান্নাতে চলে যাবেন, অনেকে এরকম আশা ঘোষি থাকে, ফজরের নামাজ পড়ে নাই মোনাজাতের জন্য দৌড় দিছে, আবার জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মোনাজাত সারাই দিছে। কত মূর্খতা, কত জাহালত যে এক মোনাজাতে জান্নাতে চলে যাব। আবার একজনে কয় কয় 40 জন মানুষ যেখানে থাকে এখানে একজন আল্লাহর ওলি থাকে, 40 জন মানুষ থাকলে বলে আল্লাহর ওলি থাকে, কে বলল এই কথা? 40 লক্ষ থাকলেও আল্লাহর ওলি একজনও না থাকতে পারে। যদি সেখানে সব শেরেককারী হয়, বেদাতকারী হয়, সুন্নত পরিপন্থী হয়, ইমান হারা লোক হয়, 40 লক্ষ লোক একত্রিত হইলেও একজনও আল্লাহর ওলি নেই। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না মুশরিকের সংখ্যা বেশি? মুশরিক যদি, পৃথিবীর অধিকাংশ মানুষ হলো মুশরিক, এরা যদি লক্ষ লক্ষ একত্রিত হয় সেখানে আল্লাহর ওলি কই পাবে? 40 জন হলে আল্লাহর ওলি কেন আসবে? মিথ্যা ধারণা। কয় আল্লাহর ওলি না থাকলে আল্লাহ একজনের ওলি বানাই নে, আল্লাহর তো ঠেকা পড়ছে একজনের ওলি বানাই নেওয়ার জন্য, আল্লাহ কেন বানাবে? আচ্ছা বানাই নিল, ধরেন ধরে নিলাম, আচ্ছা বানাই নিছে 40 জনের একজনের, তো 40 জনের একজন বানাই নিলে আমার লাভ কি? কয় উনার উসিলে আমার দোয়া কবুল হয়ে যাব, উনার উসিলে দোয়া কবুল হইব, এই কথা আপনাকে কে বলল? নামাজ পড়তে গেছেন মসজিদে জামাতে, ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব রুকু করতে গেল, আপনি রুকুতে গেলেন না, আপনি দাঁড়া রয়েছেন, ইমাম সাহেব সাজদায় গেছে, আপনি তখন রুকুতে গেছেন, ইমাম সাহেবের নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেবের সাথে আপনি সালাম ফিরাইছেন, ইমাম সাহেবের নামাজ সব ঠিক মতো হয়েছে, আপনি ঠিক মতো রুকু করেন নাই, সাজদা করেন নাই, তাহলে ইমাম সাহেবের উসিলায় বাকি নামাজেদের উসিলায় আপনার নামাজও কবুল হয়ে গেছে কি হয়েছে? তো বাকিদের নামাজ সুন্দর হয়েছে আপনারটা হয় নাই, তো বাকিদের উসিলায় আপনার কি লাভ হইল? কোনো লাভ হয় না। মসজিদের অন্য মুসল্লিদের নামাজ খুব সুন্দর হয়েছে, 40 জনের বেশি মুসল্লিও আছে, কারণ একজনের নামাজ খুব সুন্দর হয়েছে, বাকিরা নিজের ইচ্ছা মতো রুকু করছে, নিজের ইচ্ছা মতো সাজদা করছে, নামাজের শরীয়তের দিন নামাজের কোন নিয়ম কানুন মানে নাই। আমার এই 40 জনের মধ্যে থাকি, আমার লাভটা হয়েছে কি? আমার নামাজ হবে? হবে না। এই জন্য আপনি 40 লক্ষের মধ্যে থাকেন, আপনার ভিতরে যদি শেরেক থাকে, শেরেক মুক্ত ইমান না থাকে, বেদাত মুক্ত সুন্নতি আমল না থাকে, 40 কোটির মধ্যে থাকলেও আপনার কোনো ফায়দা নেই। আর যদি আপনার ইমান বিশুদ্ধ থাকে, তাওহীদ থাকে, সুন্নত থাকে, আপনি একাকী দোয়া করেন, এটা আল্লাহর কাছে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাক দিলে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম যে এরকম খালি ওই এক দোয়া দিয়ে জান্নাতে চলে যাবেন, এক জায়গায় একটা গরু দিয়ে জান্নাতে চলে যাবেন, আরেক জায়গায় একটা ছাগল দিয়ে জান্নাতে চলে যাবেন, আরেক জায়গায় কয়েক লক্ষ টাকা দিয়ে জান্নাতে চলে যাবেন, জান্নাত এরকম যাওয়ার জিনিস না। আগে নিজের কিছু মূল পুঁজি থাকতে হবে, ইমান আর আমল কিছু থাকতে হবে, তারপরে আল্লাহ রহম করবেন। এখন আপনার ইমানও বিশুদ্ধ নাই, নামাজও নাই, তা আপনারা আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সলাতের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকে মুসলিম সলাৎবিহীন মুসলিম, নামাজবিহীন মুসলিম, লক্ষ লক্ষ গ্রামের মধ্যে হিসাব নিলে দেখা যাবে 95 ভাগের উপরে বেনামাজি, মহিলাদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে, 5 ওয়াক্ত সলাত কায়েম করে না, নামাজের খবর নাই, এমনি সব মুসলমান, এমনি সব আহলে সুন্নত, এমনি সব আহলুল হাদিস, নামাজ নাই। তা নামাজ ছাড়া আহলে সুন্নত হয় কেমনে? নামাজ ছাড়া আহলে হাদিস হয় কেমনে? কি বলেন? নামাজ ছাড়া আহলে সুন্নত হওয়া যায়? নামাজ ছাড়া আহলে হাদিস হওয়া যায়? নামাজ যে পড়ে না, হে কোন মাঝহাবের মধ্যে নেই, হে লা মাঝহাবি, কি বলেন? হানাফি মাঝহাবে আছে যে নামাজ না পড়ে জান্নাতে যাইব, এটা হানাফি মাঝহাবেও নাই, শাফি মাঝহাবেও নাই, মালিকি মাঝহাবেও নাই, হাম্বলি মাঝহাবেও নাই, আহলে হাদিসেও নাই, কোথাও নাই। এই লোক হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, আহলে হাদিসও না, আহলে সুন্নতও না, যে লোক নামাজ পড়ে না। যত সে দাবি করুক সে আহলুল হাদিস, যত সে দাবি করুক সে আহলুস সুন্নাহ, যত সে দাবি করুক সে হানাফি, সে অমুক, যাই দাবি করুক, কিন্তু তার এই দাবি বাতিল দাবি। কারণ নামাজবিহীন পৃথিবীতে কোনো মুসলিম কোনো তরিকায় কোনো পদ্ধতি তাকে জান্নাতে নিতে পারবে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।